الله أكبر الله أكبر الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد গত দর্শে আমরা রিয়াদুস সালেহীন থেকে বাবুন ফি বায়ানি কাসরাতি তুরুকিল খায়র, কল্যাণের পথ অনেক অনেক পথ, মানুষ লাভবান হওয়ার অনেক পথ আছে, এর বিবরণ সম্পর্কিত আলোচনা ছিল। কয়েকটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছিলাম। আজকে এ অনুচ্ছেদ থেকে দ্বিতীয় হাদিস বলছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি আন আবি দর্রিন রাদিয়াল্লাহু আনহু আইযান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইয়ুসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকা ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকা ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকা وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة ويجزئ من ذلك ركعتان يركعهما من الضحى رواه مسلم الله رسول صلى الله عليه وسلم বলেছেন يصبح على كل سلامة من احدكم صدقة তোমাদের প্রত্যেকেরই উপর যখনই মানুষ সকাল করে তো তার প্রত্যেক অঙ্গের উপর বা প্রত্যেক হাড়ের উপর অস্থির উপর সাদাকা ওয়াজিব হয়। শরীরের যত হাড় আছে, যতটা গিট আছে, সবকটি গিটের উপর সাদাকা ওয়াজিব। আচ্ছা, এইসব সাদাকা আদায় হয় কিরকম? আলহামদুলিল্লাহ, কত সুন্দর, ফাকুল্লু তাসবিহা সাদাকা, প্রত্যেক তাসবিহ সাদাকা। তার মানে আপনি বললেন সুবহানাল্লাহ, সাদাকা আদায় হচ্ছে। ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকা, বললেন আলহামদুলিল্লাহ সাদাকা। আচ্ছা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কেমন কষ্ট হয়? কষ্ট নাকি? সবাই পড়তে পারে না, কাজ করছেন পড়তে পারেন, আল্লাহু আকবার। আচ্ছা, ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকা, প্রত্যেক তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকা। وكل تكبيره صدقه, প্রত্যেক তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলা সাদাকা। সুবহানাল্লাহ, তাহলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, প্রত্যেক কালিমা কি হচ্ছে? সাদাকা। আমর বিল মারুফ সাদাকা, একজন মানুষকে নেক কাজের কথা বললেন সাদাকা, ভাই এটা করো ফায়দা সওয়াব সাদাকা। বুঝতে পারছেন? আরেকজনকে বলা এর ফজিলত আরো বেশি। আমর বিল মারুফ, আপনি আপনার এক বন্ধুকে বললেন চল নামাজ পড়ি, নির্দেশ দিলেন কিনা সাদাকা। একটু আগে বাগে যাই, তুই তো প্রত্যেক দিন যাস, এক রাকাত তোর তোর তোর কি হয়ে যায়, মিস হয়ে যায়, আজকে তাড়াতাড়ি আস। বুঝতে পারছেন? তাকবীরাতুল ইহরাম, প্রথম তাকবীর যেন মিস না হয়, চলো আমার সাথে। তো আপনি আমর বিল মারুফ করলেন কিনা, সৎকাদের নির্দেশ, সাদাকা। বাংলাদেশ ফোন করলেন, ভালো কাজের কথা বললেন, নির্দেশ সাদাকা। নিজের স্ত্রীর সাথে কথা বললেন সাদাকা। আচ্ছা, মায়ের সাথে কথা বললেন, ভালো কথা বললেন, আম্মা এরকম ভালো কাজ করসা, সাদাকা। বুঝতে পাচ্ছেন? ওয়ানাহিয়ু আনিল মুনকারি সাদাকা, অসৎ কাজ থেকে নিষেধ করলেন সাদাকা। নিজ তৌফিক অনুযায়ী, আপনার তৌফিক অনুযায়ী, এটা এটা জায়েজ না, ওকে বললেন এটা ঠিক না, এটা জায়েজ না, আমি আমার দায়িত্ব আদায় করলাম, এটাও সাদাকা। আর যদি আপনার পাওয়ার থাকে বন্ধ করে দেয়া, অসৎ কাজ দেখেছেন বন্ধ করে দিলেন, এটা কি আরো পাওয়ারফুল, সাদাকা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ুজযিউ মিন যালিকা রাকআতানি ইয়ারকাউহুমা মিন আদ-দুহা, এই সব কিছুর জন্য যথেষ্ট হলো সালাতুদ দুহা, দুরাকাত পড়া। আপনাদের বুঝে আসছে কিনা? মানে এইসব আমর বিল মারুফ নাহি আনিল মুনকার তাসবিহ তাহমিদ আল্লাহু আকবার তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ এই সব বলার জন্য সব কিছুর জন্য যথেষ্ট। মানুষ যদি সালাতুদ দোহা দুই রাকাত পড়ে না সুবহানাল্লাহ কিন্তু আমরা তো পড়তে পারি না সালাতুদ দোহা, ডিউটির ফাঁকে ফাঁকে পড়ে নেওয়ার চেষ্টা করবেন ডিউটির ফাঁকে ফাঁকে। তবে এমন হতে হবে যেন আপনার দায়িত্ব আদায় ত্রুটি না হয়, এটা নফল। আর দায়িত্ব আদায় করা কি ফরজ। তো আপনি দেখছেন কোনো অসুবিধা আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আলহামদ সুযোগ হলে পড়বেন আর না হয় নিয়ত অনুযায়ী সব পাবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এর দ্বারা বোঝা গেল সালাতুল দোহা সুন্নাহ, আর এটা প্রত্যেক দিন পড়া যায়। এই হাদিস দলিল প্রত্যেক দিন পড়বেন। আচ্ছা সালাতুল দোহার সর্বোত্তম ওয়াক্ত কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল আওয়াবিন হিন তারমাদুল ফিসাল। আওয়াবিন আওয়াবিন হলেন তারা যারা বারবার আল্লাহর দিকে রুজু করে। আওয়াব মানে যারা আল্লাহর দিকে রুজু করে বারবার। তো সালাতুল আওয়াবিন আওয়াবিনদের সালাত আল্লাহর দিকে রুজুকারীদের বেশি বেশি করে আল্লাহর দিকে রুজুকারীদের সালাত হলো ওই সময় যখন উটের বাচ্চার শরীরে গরম অনুভব হয়। শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আলী বলেছেন যখন বালুখানা গরম হয়ে উঠে তখন সে দাঁড়িয়ে যায়, বুঝছেন তো? এই সময় হলো সালাতুল দোহা। তো এই সময় কখন হবে? ধরেন 11টা সাড়ে 11টা অথবা এরকম আর কি, জোয়ার ইসলাম সূর্য ঢোলার আগ মুহূর্তে কিছুক্ষণ পূর্বে পড়া ভালো। স্পষ্ট হবে না? এটা হলো সালাতুল আওয়াবিন। তো সালাতুল আওয়াবিনই হচ্ছে সালাতুল দোহা। আমাদের দেশে কিন্তু অন্য দাইফ হাদিসের উপর নির্ভর করে তারা অন্যরকম বলে, কিন্তু সালাতুল আওয়াবিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মোতাবেক সালাতুল দোহা চাস্তের নামাজ হচ্ছে সালাতুল আওয়াবিন। এই সালাতুল আওয়াবিন আমরা সবাই আদায় করার চেষ্টা করি যথাসম্ভব বলে ইনশাআল্লাহ তাআলা। আর যদি এটা না পারেন তাহলে কাজের যে যে কাজই করুক না কোনো, সুবহানাল্লাহ বলতে কোনো বাধা আছে? আলহামদুলিল্লাহ বলতে বাধা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধা আছে? আল্লাহু আকবার বলতে বাধা আছে? আপনি কাজ করছেন, একজনকে হালকা একটু কথা বলে দিন ভালো আলহামদুলিল্লাহ, ওষুধ কাজ করছে ঠিক না ভাই, জাজাকাল্লাহ এরকম করিস না করিস না, হ্যাঁ সহ এবং তুমি করবেন না, এত নাহি আমি মুনকার হয়ে গেছে, নিজ তৌফিক মোতাবেক এগুলো করলে আমাদের শরীরের অঙ্গগুলির বা অস্থিগুলির হাড়গুলির সদকা আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। এরপরে আরেকটা হাদিস, এই হাদিসও আবু দারা আল গিফারি কর্তৃক বর্ণিত রিওয়ায়ত, বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদাত আলাইয়া আ'মালু উম্মতি হাসানুহা ওয়া সাইয়ুহা فوجدت في محاسن اعمالها الاذى يمات عن الطريق ووجدت في مساوئ اعمالها النخاعة تكون في المسجد لا تدفن رواه مسلم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছে আমার উম্মতের নেকি আর বদি পুণ্য আর পাপ উভয়টা পেশ করা হলো। নেক কাজ যেটা তাও পেশ করা হয়েছে, কোন কাজে নেকি হয় আর কোন কাজে পাপ হয়ে গুনাহ হয় পেশ করা হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো আমি দেখলাম আমার উম্মতের নেক কাজগুলির একটা হলো, ভালো কাজগুলির একটা মানে যে কাজ করলে নেকি হয় এর মধ্যে থেকে একটা হলো আল আযা ইউমাতু আনিত তরিক, কষ্টদায়ক বস্তু যা মানুষ রাস্তা থেকে সরিয়ে দেয়। এতে কি আছে? সওয়াব নেকি। বুঝতে পারছেন কথাটা? কষ্টদায়ক যদি রাস্তায় কাটা পড়ে থাকে সরিয়ে দিলেন, অথবা রাস্তায় নোংরা কিছু দেখলেন মানুষের কষ্ট হয় কিনা নোংরা দেখলে ঘৃণা করে সরিয়ে দিলেন, সাদাকা। আচ্ছা যেমন আমরা এখানে সেন্টারে আসলাম, একটা টিস্যু পড়া আছে দেখতে অসুন্দর লাগে না, সরিয়ে দিলেন, এতেও সাদাকা। বলেন সুবহানাল্লাহ। আল আযা ইউমাতু আনিত তরিক, আল্লাহু আকবার। মসজিদ, আল্লাহর কোন মসজিদে গেলেন, যে কোনো মসজিদে, চাই কোম্পানির মসজিদ, চাই সাধারণ পাড়ার মসজিদ অথবা শহরের মসজিদ, যে কোনো, হ্যাঁ, সরকার বেসরকার, আপনারা একসাথে মিলে সালাত পড়েন, যেমন ফাহাদ বিলাল মসজিদ, যেহেতু আমি ওখানে যাই এজন্য বলছি, তারা এখন তাদের মসজিদ তারা আমি নিয়মিত দেখতে পাচ্ছি, মাশা আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন, তারাও স্প্রেড স্মো মারে নিজ তৌফিক অনুযায়ী, আলহামদুলিল্লাহ বড় ভালো লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে মসজিদ মসজিদ তৈরি করার নির্দেশ দিয়েছেন, আর নির্দেশ দিয়েছেন মসজিদ যেন পরিষ্কার করা হয়। তো মসজিদ পরিষ্কার ভালো। তো অন্যদিকে যদি মসজিদে কেউ একটা কিছু ফেলে, আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বুসাকু ফিল মসজিদি খাতিয়া, মসজিদে থুতু ফেলা গুনাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার যে মসজিদ ছিল, আমাদের মসজিদের মতো না, বর্তমানে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বালুর মসজিদ ছিল, বালু, এরকম ফিনিশিং নাই, এরকম সুন্দর না, সিরামিক টিরামিক লাগায় নেই, কিছুই নেই, সুবহানাল্লাহ। ওই যে মসজিদ একবার বৃষ্টি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেলেন, মাটি লেগে গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বুসাক ফিল মসজিদ খাতিয়া, মসজিদে থুতু ফেলা গুনাহ, ওয়া কাফারাতুহা দাফনুহা, আর এর কাফারা হচ্ছে থুতু মাটিতে গেড়ে দেয়া, মাটিতে গেড়ে দেয়া, মাটিতে পুঁতে দেয়া, দাফন করে দেয়া, এটা হচ্ছে তার কাফারা। কিন্তু বর্তমানে এইসব জায়গায় আমাদের যে মসজিদ কার্পেট বিছানো বা এরকম, ওখানে যদি আপনি এরকম দাফন করতে পারবেন নাকি? অসম্ভব। তাহলে কি করতে হবে? হয়তো টিস্যু দিয়ে মুছবেন, আর না হয় অন্য কিছু আরো সুন্দর করে মুছবেন, যদি এরকম হয় তাহলে তার কফফারা হবে, আর নয় গুনাহ। আচ্ছা, একটা মানুষ বুঝেনি, সে এরকম করে চলে গেছে, তো আপনি দেখলেন, তো আপনি কি পরিষ্কার করবেন না? না, আপনি বললেন খালি সাইডে নামাজ পড়ে এটা শোনাবেন, এরকম লোক দেখা যায় না, বাইতুল্লাহ এর কদর করবেন, সওয়াব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের নেকিগুলির একটি এমন পেয়েছি যে মানুষ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিল, এতেও রয়েছে নেকি। বলেন সুবহানাল্লাহ, বেশি কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি সম্পর্কে বললেন, পূর্বেকার এক ব্যক্তি, এই উম্মত না, আগের উম্মতের এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলো রাস্তায় কাটা নিয়ে গাছের ডাল পড়া আছে, লোকটি বলল আমি এটা সরিয়ে দেব যেন মুসলমানদের যাতায়াতে কষ্ট না হয়, আর সে কেটে রাস্তা থেকে ওটা সরিয়ে দিল, আল্লাহ তার শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ, হাদিসে আসছে, ফাশাকারাল্লাহু লাহু ফাগফারা লাহু, আল্লাহ তার শুকরিয়া আদায় করে তার গুনাহ মাফ করে দিয়েছে, আর অন্য ফর্মে এসছে কি, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে, দাখিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই যারা বলদিয়া ডিউটি করে, এক তো এরা নিজেদের ডিউটি দুনিয়ার কামাই, ঠিক না, এর সাথে সাথে যদি আপনাদের নিয়ত খালিস হয়, আলহামদুলিল্লাহ, পরিবেশ বন্ধু, দেখছেন সদিকুল বিয়া বলে, সদিকুল বিয়া মানে কি, পরিবেশ বন্ধু, সমাজ বন্ধু, তোমাদের নিয়ত যদি খালিস হয় দুনিয়াও পাবে এবং আখেরাতও পাবে, বলো ইনশাআল্লাহ তাআলা। আর কোনো কাজকে তুচ্ছ ভাবতে নাই, কোনো কাজকে তুচ্ছ ভাবতে নাই, তোমার 300 রিয়াল, 500 রিয়াল, 600 রিয়াল, 1000 রিয়াল হালাল, অন্য সুদকুর বাবুর 10 কোটি টাকা একদিকে আর তোমার 1 রিয়াল একদিকে, বলো সুবহানাল্লাহ, সত্য না মিথ্যা? ও 10 কোটি সারা দুনিয়ায় যদি শুধু পয়সায় ভরিয়ে দেয়, সুদকোর ওর ঠিকানা কোথায়? জাহান্নাম। আর তোমার ঠিকানা যদি তুমি 1 টাকা হালাল কামাই করো, ইনশা আল্লাহ এই হালাল কামাইয়ের বদলে আল্লাহ তোমাকে হালাল পথে চলার তৌফিক দিবেন, ভালো পথে তুমি থাকবে, আর পরিশেষে তোমার ঠিকানা হবে জান্নাত। বলো সুবহানাল্লাহ। দেখছেন, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে আমার উম্মতের নেকি পেশ করা হলো আর বদি পেশ করা হলো, তো আমি দেখতে পেলাম যেসব নেকি আমার সামনে পেশ করা হয়েছে এগুলির মধ্যে একটা হলো কোনটা? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেয়া, এর মধ্যেও কি আছে নেকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রিওয়ায়াতে এসেছে, আল ঈমান বিদ্উন ওয়া সিত্তুন আও বিদ্উন ওয়া সাবউন শুবা আফযালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আফযালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 63 বা 73 শাখা থেকে বেশি শাখা রয়েছে, বেতন 3 থেকে 9 পর্যন্ত, এই 63 থেকে অথবা 73 থেকে একদম 79 মানে 63 থেকে 69 পর্যন্ত শাখা। এই শাখাগুলির মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে সন্দেহ নেই। আর সর্বনিম্ন শাখা কোনটা? ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া। সুবহানাল্লাহ। তাই যারা হালাল কামাই করছেন আল্লাহুম্মা লাকাল হামদ। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে মা আয়েশাকে প্রশ্ন করা হলো যে আল্লাহ রাসূল ঘরে কি করতেন, তিনি বললেন কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, তিনি তার পরিবারের লোকজনের সাথে কাজ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিবারের লোকজন নবী সব করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরে স্ত্রীদের সাথে কাজ করেন সহযোগিতা, রান্নাবান্না সব সব না হলেও কিছু আমাদের মতো না, নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনারা সবাই জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াতেন, তিনি নিজে বলেছেন আমি কয়েকটি দানার বিনিময়ে মক্কাবাসীর বকরি চড়াতাম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি। আর বলেছেন যত নবী এসছেন সবাই বকরি চড়াতেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূল আপনিও বকরি চড়িয়েছেন, তিনি বললেন হ্যাঁ আমিও চড়াতাম কয়েকটি দানার বিনিময়ে, কিন্তু আরআল গনম লি আহলি মক্কা আলা কারারিত আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মক্কাবাসীর বকরি চড়াতাম কয়েকটি দানার বিনিময়ে। সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে যেহেতু সময় কম, ওয়াজাদতু ফি মাসাইলি আমালি আও মাসাওয়ি ওয়াজাদতু ফি মাসাওয়ি আমালিহা নুখাআ তাকুনু ফিল মসজিদ লা তুদফান, আমি দেখেছি মানুষের গুণাগুলির মধ্যে একটা হলো যে মানুষ থুতু ফেলেছে অথবা কাশি ফেলেছে, নাকের শ্রেষা ফেলেছে মসজিদে, ওইটা ওখান থেকে সরানো হয়নি অথবা দাফন করা হয় করানো হয় দাফন করা হয়নি, ওইটা কি হলো? গুনাহ। বুঝলেন কতটা? নেকি কোনটা? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিল নেকি। গুনা কোন জায়গায়? বলেন অনেক গুনা, তো এর মধ্যে একটা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদে থুতু ফেললো আর ওইটা কি করা হলো না? গেড়ে দেয়া হলো না, মাটিতে পুঁততে দেয়া হলো না, অথবা পরিষ্কার করা হলো না, অথবা অন্যত্রে ওখান থেকে ময়লা দূর করা হলো না, এটা হচ্ছে কি? গুনাহ। বুঝলেন ভাই? আল্লাহ আমাদের হেফাজত করুন। এই হাদিস বলেই এখানকার মতো এখানে দর্শ শেষ করছি, দুটি হাদিস পেশ করলাম, স্মরণ রাখার চেষ্টা করুন এবং সাথে সাথে আমল করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি আজকের এই মজলিসকে কবুল মঞ্জুর করুন। আল্লাহ আমাদের আমরা যা আলোচনা করলাম শুনলাম, আল্লাহ কোরআন শিখলাম কোরআন শিখালাম, আল্লাহ এগুলিকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমাদের মা বাবাদেরকে মাফ কর, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ কর। আল্লাহ আমাদের সকলের নিয়ত খারিজ করে দাও। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। আমাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস বাসীদের অন্তর্ভুক্ত করো। আয় আল্লাহ আমাদের মা বাবাদের মা বাবাদেরকে তুমি মাফ করো। আয় আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করো। আয় আল্লাহ যারা জীবিত আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দাও, যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করো। দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মুসলিমদেরকে উদ্ধার করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখরাতে কল্যাণ দাও, কবর আযাব থেকে নাজাত দাও, জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।